من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. بدل الهمومين جابتيو قشمشا رب العالمين الجنة শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শেষ বয়সে যে সেখানে গেলে কোনো ঠেলে দিলেই পড়ে যায়, আর পড়ে গেলেই মারা যায়, মারা গেলে সোজা জান্নাত চলে যাবে। এই অবস্থাতে তারা হজ করতে যায়। আমরা দেখেছি হজ করতে গিয়ে এমন পুরো থুত্তুর যে তারা যৌবন তারা হজ করেনি, যে হজের জন্য দরকার হচ্ছে শক্তি, যে হজের জন্য শর্ত লাগানো হয়েছে দুটো, সেটা হচ্ছে কি শক্তি সামর্থ্য, এক হচ্ছে আর্থিক সামর্থ্য, এক হচ্ছে শারীরিক সামর্থ্য। শারীরিকভাবে যখন সে অসামর্থ্য হয়ে যায় তখন যায় হজ করতে, তাদের ধারণা হচ্ছে যে শেষ জীবনে হজ করবে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে, জান্নাত খোলা আছে। এমন ধারণা ভুল, এমন ধারণা ঠিক না। হজ যখন ফরজ হবে তখনই হজ করতে হবে। আপনি যদি 15-16 বছরে যৌবনে পদার্পণ করেন, আল্লাহ তাআলা আপনাকে মান ধন দিয়েছেন, 15-16-17 বছরেই আপনাকে হজ করতে হবে। আপনি যদি অপেক্ষা করেন, অপেক্ষা করেন যে হ্যাঁ কেউ বলে মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, এখন হজ করা যাবে না, কেউ বলে ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, হজ করা হবে না, করতে করতে করতে করতে শেষকালে বুড়ো হবে, দেখবে চার উপায় নেই, এবার তো তওবা দিলে করতে হবে, যা করেছি করেছি, গুনাহ মাফ হয়ে যাবে। তার মক্কা যায়, সেখানে মক্কা গিয়ে ধাক্কা গিয়ে হাজি হয়ে আসে, আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, কিছু হলো না হলো লোকে তো হাজি বলবে হাজি সাহেব কেমন আছেন, আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে। কিন্তু হারাম টাকায় হজ করিয়া হজ হারাম টাকায় মক্কা দিয়ে হজ করিয়া এলে তোমার হজ কবুল হবে কেতে মানে বলে, সেই কথার অনুসরণ করে এখানে ইত্তিবার কথা আছে, তার নিজের কথা নেই। তাই একটা দিয়ে হুম না আহ টানা, যেটা ভালো তার অনুসরণ করে, ভালো নয় হাসান মানে ভালো, আর আল্লাহ বলছেন আহ টানা সকলে ভালো, যেটা তোমার কাছে মনে হয় তার অনুসরণ করো, মনকে উদার রাখো, উন্মুক্ত করো মন, আর সেই মনে যখন তোমার মনে হবে যে এই কথাটা যুক্তিযুক্ত, এই কথাটা দলিল পুষ্ট, এই যুক্তিটা ঠিক, তখন ব্যক্তির দিকে না তাকিয়ে খবরদার ব্যক্তি দিয়ে হক মাপবেন না, বরং হক দিয়ে ব্যক্তিকে মাপবেন। মানুষটা হকপন্থী না হকপন্থী, হক দিয়ে মাপবেন, কোন ব্যক্তিকে দিয়ে হক সেটা হক দিয়ে মাপবেন, সে হক না হক এটা বহুল কথা। বর্তমান যুবকদের মাঝে এই উদারতা এসেছে, ফলে সত্যের ডাকে তারা সাড়া দিয়েছে। এই যুবকরা যদি তাদের যৌবনকে ইবাদতের মাধ্যমে কাটাতে পারে, আল্লাহ দিনের কাজে কাটাতে পারে, আল্লাহ দিনকে সহযোগিতা করার জন্য কাটাতে পারে, আর ঠিক মধ্যমপন অবলম্বন করে, কারণ মানুষ আছে সাধারণত বিষয়গুলো তিন রকম হয়, এক হচ্ছে নরমপন্থী, আর আমাদের চরমপন্থী, চরমপন্থী যুবক আছে, চরমপন্থী হবেন না, মধ্যমপন্থী হবে, কাজা কাজা আহ্বাত উন্মাতা ওয়াসাফা, তোমাদেরকে মধ্যমপন্থী জাতিকে আমি সৃষ্টি করেছি, মধ্যমপন্থী হতে হবে না, গরমে থাকবেন আর না গরমে থাকবেন, চরমে থাকবেন। কত এলো হুজুর আমার এরকম, মাথা যেন কেমন ঝিমঝিম করো মাঝে মাঝে, হাতটা ধরে দেখছেন, হাতটা ভেজে দেখছেন, হ্যাঁ ও বাবা না এই তো ভারী ব্যাপার, ভারী ব্যাপার। তাহলে বলুন হুজুর কি করতে হবে? দেখো ভারী হলে ভারী কিছু লাগবে, মানে বুঝতে পেরেছেন? ঠিক বুঝে যাবে, ভারী হলে ভারী কিছু লাগবে। তখন বলে তাহলে কি পাঁচ টাকা জায়গায় 500 টাকা লাগবে, হুজুর আমি দেবো, আমাকে একটা তাবিজ দেন দয়া করে যেন ভালো হয়। আমি আমার গ্রামে যখন যখন আলেম হয়ে এলাম, তখন আমি মসজিদে বসে আছি, জানলা থেকে একজন এসে বলছে এ হামিদ, আব্দুল হামিদ তো বলেন না, কারণ শুধু গোপুর না আবার আব্দুল গোপুর কে বলবে, হামিদ আমাকে একটা তাবিজ দে তো, কি হচ্ছে? বলছে এই মাথা ঘুরছে, এই হচ্ছে, সে হচ্ছে, বলল কিছু। তখন দেখো তাবিজ টাবিজ আমি লিখি না, এত বছর পরে এই তো কি শিখলি, বুঝতে পারছেন? আলেম হলে তাকে তাবিজ লিখা শিখতে হবে। তো মোট কথা কথা কথা বেড়ে যাচ্ছে, তাবিজ যদি কোরআনই তাবিজ হয়, কোন কোন সাহাবা দোয়া পড়তে না পারলে সেই দোয়া লিখে ছেলেদের হাতে শিশুদের হাতে বেঁধে দিতেন, কথা আবু দাউদে আছে। এই হিসাবে ঠিক না, কিন্তু সঠিক মতে এই রকম তাবিজও ব্যবহার করা না জায়েজ। কেন? তার যুক্তি আছে, ওলামারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, আম ভাবে বলেছেন যে ব্যক্তি তাবিজ লটকাবে সে মুশরিক, সে শিরক করে। এখানে কোরআনি অকোরআনি এসব কিছুই বলেননি। নম্বর 2, কোরআনি তাবিজ ব্যবহার করা জায়েজ করলে লোকে অন্য তাবিজ